তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। ঘট গাঁরে তু ঘট বাসিনী, ঘট গাঁরে তু ঘট বাসিনী, মহিমাময়ী তু জননী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। শুঝিব তোর ঋণ কাহাকু দেইছু সুত বিত ধন, কাহাকু চ আসন, কামুণ্ডে ঢালিছু সুবর্ণ কলস, এ শুঝিব তোর ঋণ। তোর করুণা ভণ্ডার ফুটেই এ কণে করুণা দেলু বঢ়েই, এ তোর করুণা ভণ্ডার ফুটেই এ কণে করুণা দেলু বঢ়েই। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। জগত পারুছু দেখি জগত মঙ্গলে মঙ্গল দায়িনী, অছু তু হি মা সবুটি। ঘট গাঁরে তু বসিছু সিনালো, জগত পারুছু দেখি জগত মঙ্গলে মঙ্গল দায়িনী, অছু তু হি মা সবুটি। এ মোর দুঃখকু দেলো দূরেই, মোতে থরুটি এনে কোলেই, এ মোর দুঃখকু দেলো দূরেই, মোতে থরুটি এনে কোলেই। দয়াময়ী সিংহ বাহিনী, তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। ঘট গাঁরে তু ঘট বাসিনী, ঘট গাঁরে তু ঘট বাসিনী, মহিমাময়ী তু জননী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী। তারিণী তারিণী তারিণী তারিণী কম্পি উঠে সারা মেদিনী।